রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার স্ত্রীর নিকটে লোক পাঠিয়ে ব্যাপারে খবর জিজ্ঞাসা করলেন। স্ত্রী খবর দিয়ে বললেন, উনি ঘর থেকে যখন যুদ্ধের প্রাঙ্গণে বের হয়ে যান তখন তিনি অপবিত্র অবস্থায় ছিলেন। তাড়াহুড়ো করে বের হয়ে গেছেন কিসের লোভে? কিসের লোভে? জান্নাতের লোভে। আল্লাহু আকবার! সে যুগের সাহাবীগণের মধ্যে জান্নাত লোভের কত তীব্রতা ছিল! হানজালা রাদিয়াল্লাহু আনহু হয় গোসল করার সময় পাননি অথবা গোসল করতে ভুলে গিয়েছিলেন, তাই শহীদ হওয়ার পর ফেরেশতাগণ তাকে গোসল দিয়ে পবিত্র করে নিয়েছিলেন। এই ঘটনা থেকে অধুনা যুগের তরুণ তরুণীদের, যুবক বন্ধুদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শুভ চেতনা দিন। আল্লাহুম্মা আমিন। শুধু যুবকই নয়, বালকদের মনেও এমন প্রতিযোগিতার মনোমানসিকতা সে যুগের মানুষদের মধ্যে ছিল। বালকরাও বড়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেন, বড় হলে বরকত জান্নাতের লাভে, জান্নাতের কাজে, কাউকে নিজের অগ্রাধিকার দিতেন না। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোন পানীয় পেশ করা হলো, কোন পানীয়, শরবত হোক, দুধ হোক, পানীয় যাই হোক, পেশ করা হলো, তিনি তা থেকে পান করলেন। বড় ডাবরা যাকে বলে, যে বড় বাটি পান করলেন। তার ডান দিকে ছিল একটি বালক, কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডান দিকে বসে আছেন, আর বাম দিকে ছিলেন বড় বড় সাহাবীরা, কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। আর নিয়ম হলো একাধিক লোককে কিছু দিতে হলে ডান দিকের লোকদেরকে আগে দেওয়া, প্রথমে সম্মানিত ব্যক্তিকে দেবেন, প্রথমে যে বড়, সবার মধ্যে সব থেকে বড় তাকে দিতে হবে, তারপরে ডান দিক থেকে দেওয়া শুরু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন, এবার কোন দিকে দেবেন, ডান দিকে না বাম দিকে? ডান দিকে না বাম দিকে? ডান দিকে। কিন্তু ডান দিকে বসে আছে ছোট্ট বালক, আর বাম দিকে বসে আছেন মুরব্বীরা। এবার কি হবে? একদিক তো ডান দিক, আর একদিক হচ্ছে মুরব্বী, মুরব্বীদেরকে আগে দিতে হবে, ছোট ছেলেদেরকে আগে দিতে হবে, না মুরব্বীদেরকে আগে দিতে হবে, কিন্তু ছেলেরা যে ডান দিকে আছে, হয়ে গেল মুশকিল। এইবারে আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে অনুমতি নেওয়া হলো। তিনি বালকটিকে বললেন, তুমি কি আমাকে অনুমতি দেবে আমি ওই বয়স্ক লোকদেরকে আগে পান করতে দিই? তুমি তো ডান দিকে আছো, তুমি হকদার, কিন্তু এরা মুরব্বী, এদেরকে আগে দিই। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম হে আমার রাসূল, আপনার কাছ থেকে আমার ভাগে আসা জিনিসের ক্ষেত্রে আমি কাউকে আমার উপর অগ্রাধিকার দেব না। এই হলো প্রতিযোগিতা, প্রতিযোগিতার মনোভাব। সাহাব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পেয়ালাটি ইবনে আব্বাসের হাতেই তুলে দিলেন। ইবনে আব্বাস হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো, আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় তিন থেকে সাতজন অনুসারী। বুঝতে পারলেন? দাওয়াত দিলে যে দাওয়াত কবুল হবে কোনো জরুরি না, এত বছর থাকলে এখানে কি করলে? হে ভাই, হিদায়ত তো আল্লাহর হাতে, আমি বিশ বছর থাকি, ত্রিশ বছর থাকি, যদি একটা লোক হয়ে হিদায়ত না পায়, দোষ কি আমার? দাওয়াতের দোষ, দাওয়াতে পেশ করার পদ্ধতি, সেই পদ্ধতিতে পেশ করার পর যদি কেউ হিদায়ত না পায়, তো যারা না পায় তারা হতভাগা, তাদের দায়িত্ব দোষ কি? নবীর দোষ কি? কোন কোন নবীর সাথে মাত্র তিনজন থেকে সাতজন সাতজন সঙ্গী শিষ্য লোক নেই। মা আমান আমি হুমিল্লা কালির, মা আমান মাহিল্লা কালির, অল্প সংখ্যক লোক হকপন্থী হয়, বেশি লোক হকপন্থী হয় না, হকের দিশা পায় অল্প সংখ্যক লোক। সাহাবি, কোনো কোনো সাহাবি, আল্লাহ রাসূল বলেন, আমাকে দেখানো হলো, পেশ করা হলো উম্মতদেরকে, দেখলাম কোন কোন নবীর সাথে তিন থেকে সাতজন অনুসারী, কোন নবীর সাথে এক অথবা দুটি মাত্র লোক, নবী তার সঙ্গে মাত্র এক অথবা দুটি লোক। নবী তার কর্তব্য পালন করেছেন, তার দায়িত্ব পৌঁছে দিয়েছেন, তার আমানত আদায় করে দিয়েছেন, কিন্তু যারা নেয়নি তারাই হচ্ছে হতভাগা, সেই আমানত যারা গ্রহণ করেনি তারাই হচ্ছে হতভাগা। যারা, আমি আগেও বলেছি, যারা সৌদি আরব আসছেন, মালয়েশিয়া যাননি, আমেরিকা যাননি, ইটালিয়া যাননি, সৌদি আরব এসছেন, তারা হচ্ছেন বড় সৌভাগ্যবান। তারা কিছু পান চায় না, পান সঠিক দিনের দিশা পেয়েছেন, কিন্তু সঠিক দিনের দিশা পাওয়ার পর যদি কেউ সেই দিনকে গ্রহণ না করে, তাহলে কি সৌদি আরবের দোষ, না সৌদি আরবের দায়িত্বের দোষ, না ওলামার দোষ? যে গ্রহণ করবে না সে নিজের দোষ নিজে বহন করবে, নিজের শাস্তি নিজে ভোগ করবে। সুতরাং হিদায়ত আপনি যতই চেষ্টা করুন, হিদায়ত কখনো জোর করে চাপিয়ে দেওয়া হয় না। হিদায়ত মানুষ পেশ করে, দায় পেশ করে দাওয়াত, সেই দাওয়াতে আল্লাহ তাআলা যা ইচ্ছা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে হিদায়ত দেন। আপনি যাকে চাইবেন, দায়ী যাকে চাইবেন, নবী যাকে চাইবেন হিদায়ত পাক, সে কিন্তু হিদায়ত পাবে না। আবু তালেব পাননি, চাচা হয়েও পাননি, বহু লোকে পায়নি, নবী সব থেকে শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও মক্কার বহু লোক হেদায়ত পায়নি, মদিনার বহু লোক হেদায়ত পায়নি, বহু লোক মুনাফিক হয়ে নবীর সাথে থেকেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা জাহান্নামে সর্বনিম্ন স্তরে বাস করবে। অথচ নবীর পেছনে নামাজ পড়েছে তারা, তাই না? নবীর পেছনে নামাজ পড়েছে, নবীর সাথে জেহাদও গেছে, কিন্তু তা সত্ত্বেও জাহান্নামে সর্বনিম্ন স্তরে বাস করবে, আল্লাহ জানে। হিদায়ত পাইনি, সুতরাং হিদায়ত কারো হাতে না। কোন নবীকে দেখলাম তার সাথে মাত্র একটি অথবা দুটি লোক রয়েছে, কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই, একটা লোকই মারা নেয়নি, ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো, আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসা ও তার উম্মতের জামাত, কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর তাকাতেই আরো একটি বিরাট জামাত দেখতে পেলাম, আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন 70,000 লোক যারা বিনা হিসাব ও বিনা আজাবে বেহেশতে যাবে। কত আজাব? 70,000 লোক যারা বিনা হিসাব ও বিনা আজাবে বেহেশতে যাবে। এই কথা বলে তিনি নিজে বাসায় ঢুকে গেলেন, প্রবেশ করলেন। এবার সাহাবারা আপোষে আলোচনা শুরু করে দিলেন, এই 70,000 লোক কারা? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছি, নিশ্চয়ই আমাদের মধ্যে সেই লোক আছে, কিন্তু সাহাবীরা শুধু 70,000 নয়, কিন্তু 70,000 সাহাবী ছিল না, সাহাবী আরো বেশি। তারা কারা? এই 70,000 লোক যাদের কোনো আজাব নেই, যাদের কোনো হিসাব নেই, তারা কারা? এদিকে লোকেরা বেহেশতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাব ও আজাব বেহেশতে প্রবেশ করবে। কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে, তার মানে জাহেলি যুগে জন্মগ্রহণ করেনি। কিছু লোক মূর্তি পূজা করার পর মুসলমান হয়েছে, তাই না? তারা সাহাবী। কিন্তু এমন সৌভাগ্যবান কিছু মানুষ যারা ইসলাম গ্রহণ করার পর জন্ম, তার মা বাবা ইসলাম গ্রহণ করার পর জন্ম নিয়েছে, একবারে স্বচ্ছ ধারাতে জন্মগ্রহণ করেছে, হয়তো বা তারাই সেই লোক, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। যারা মুসলমান হয়েছে তারা তো করেছে, এরা জন্ম হয়েছে মুসলমান, যেমন আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা এক মানুষ। আর যারা নন মুসলিম নতুন মুসলমান হয়ে ইসলামে প্রবেশ করছে তারাও এক মানুষ, তারা শ্রেষ্ঠ, নিশ্চয়ই সৌভাগ্যবান তারাই যারা ইসলামী পরিবেশে মানুষ জন্মগ্রহণ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইসলামী পরিবেশে জন্মগ্রহণ করার পরেও মুশরিক থেকে গেছে। আর যারা নন মুসলিম তারা ইসলামকে জেনে শুনে, আমরা তো ওই দেখা দেখি, বাবা নামাজ পড়ছে তাই পড়ি, বাবা রোজা রাখে তাই রাখি, মা এ করে তাই পড়ি।